الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. وتدرسي সূরাতু আল ফুরকান থেকে কয়েকটি আয়াত পাঠ করেছিলেন, আজকে ওগুলো আবার রিপিট। আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। রহমান এর বান্দাগণ, রহমান মানে আল্লাহ, পরম করুণাময়ের বান্দাগণ হলেন তারা যারা জমিনে ভূপৃষ্ঠে নম্রতার সাথে চলাফেরা করে। আর যখন মূর্খরা তাদেরকে সম্বোধন করে কথা বলে, তখন তারা বলে সালাম, অর্থাৎ তারা এমনভাবে কথা বলে যাতে ঝগড়া বিবাদ না বাঁধে। জাহিলের সাথে জাহিলি আচরণ করে না, ভালো আচরণ করে। والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের নেক বান্দাগণ হলেন তারা যারা তাদের রবের উদ্দেশ্যে সিজদা করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় ইবাদত করে, সিজদার অবস্থায় ইবাদত করে করে তারা রাত্রি যাপন করে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم আর যারা বলে হে রব, তুমি আমাদের থেকে তোমার আযাব দূর করে দাও, আমাদেরকে তুমি আযাব থেকে নিজাত দাও, আযাব থেকে বাঁচাও, তোমার আযাব জাহান্নামের আযাব আমাদের থেকে সরিয়ে দাও। ইন আযাবহা কানা গরামা, কারণ ওর আযাব হচ্ছে মারাত্মক ভয়াবহ, ও ধরলে আর ছাড়ে না। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, এটি কোথায় এটা খারাপ, মুস্তাকার আশ্রয়স্থল আর মুকাম থাকার জায়গা। والذين يقولون والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما رحمان الله নেক বান্দাগণ তারা যখন তারা খরচ করেন তখন অপচয় করেন না আর কমও করেন না, বরং এ দুইয়ের মধ্যবর্তী স্থান তারা অবলম্বন করে। والذين لا يدعون مع الله اله اخر, আল্লাহর নেক বান্দাগণ তারা যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না, মানে আল্লাহর সাথে আরেকজনকে মাবুদ বানিয়ে তার পূজা করে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق. যেসব প্রাণীকে আল্লাহ পাক সম্মানিত করেছেন সেগুলিকে হত্যা করে না, যেসব প্রাণীর হত্যাকাণ্ড হত্যা করা হারাম করেছেন ওগুলোকে তা অসৎ উপায়ে হত্যা করে না, ইল্লা বিল হক, তবে সৎ উপায়ে। ওয়ালা ইয়াজনুন, এবং জিনা করে না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা, যে কেউ এরকম করবে সে শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার আযাব দ্বিগুণ হবে। ওয়াইখলুদ ফীহি মুহানা, আর সে তা চিরকাল অপমানিত অবস্থায় অবস্থান করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যে বা যারা তওবা করবে, ঈমান আনবে আর নেক আমল করবে। ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের গুনাহগুলি নেকি দ্বারা রূপান্তরিত করে দিবেন। ওয়াকানা আল্লাহু গাফুরুর রাহিমা, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলা আল্লাহি মাতাবা, যে কেউ তওবা করবে আর নেক আমল করবে সে তো আল্লাহর দিকে পরিপূর্ণরূপে রুজু করবে। তাই যখন সে আল্লাহর দিকে পরিপূর্ণরূপে রুজু করবে তখন সে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার উপযোগী হবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে। দেখেন রহমানের বান্দা, এখানে রহমান বলা হয়েছে, ইবাদুল্লাহ বলেননি। উলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, যে কোনো নাম ধরে ডাকো, কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। রহমান, এখানে রহমান বলেছেন মানে এরা দয়া পাওয়ার উপযোগী। অন্য কোন মানে নাম উল্লেখ না করে রহমানের কথা উল্লেখ। ও ইবাদুর রহমান, যাদের মধ্যে এসব গুণ আছে ওরা দয়া পাওয়ার উপযোগী, আর দয়া পাওয়ার উপযোগী তারাই যারা ইমানদার। কাফের দয়া পাওয়ার উপযোগী না, কাফিরের সাথে আল্লাহ পাক ন্যায় বিচার করবেন কিয়ামতের দিন, কিন্তু জুলুম করবেন না। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল-আবিদ, তোমার রব বান্দাদের উপর জুলুমকারী নন। তাহলে আল্লাহ রহম করবেন কাল কিয়ামতের দিন মুমিনদের উপর, আর কাফিরদের সাথে ন্যায় আচরণ করবেন। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলান, যারা পৃথিবীতে হাওল মানে নিজেকে ছোট মনে করে নম্রতার সাথে, বড়ত্ব প্রকাশ করে চলে না, নম্রতার সাথে চলে। আপনি যত বড়ই বড় লোক হন না কেন, আপনার মধ্যে সেই কিবির যেন না হয়, বড়ত্ব যেন না আসে, আমিত্ব যেন না আসে। বড় লোক আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু নিজেকে ছোট ভাববে, কারণ তুমি যে ইজ্জত পেয়েছ এই ইজ্জত তোমাকে কে দিল? প্রথমে পড়াই কিসের? বড়াইয়ের উপযোগী একমাত্র আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়া উফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহরই বড়ত্ব সাত আকাশ সাত জমিনে, সর্বত্র বড়ত্ব একমাত্র আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়া উফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনান, তাকাব্বুর নাই, অহংকার নাই, বড়ত্ব নাই। অনেক মানুষ হালকা একটা কিছু হয়ে গেছে, লা তামশি ফিল আরদি মারাহান, রব বলেছেন বড়ত্ব ভেবে ভেবে তুমি দুনিয়াতে চলবে না, চলাফেরা করবে না। তুমি কি, তোমার মতো কত বড় লোক চলে গেছে, তুমি কি ফিরাউন যায়নি, হারুন যায়নি, আরো যাদেরকে নমরুদ যায়নি, আবু জাহান যায়নি, আবুল আহাব যায়নি, বড় বড় শয়তানরা চলে গেছে, তুমি কি? এই জামানার যেসব বড় বড় শয়তান, কত শয়তানকে আমরা দেখলাম, কত আলিমিদেরকে আমরা দেখলাম এই জামানায়, আমাদের এই বয়সেই কত আলিমদেরকে দেখলাম। আল্লাহ পাক এমন সাহায্য করলেন, এখন নাম নেই, ঠিক কিনা? তো তুমি আর কি, তুমি বরত্ব করছো, বরত্ব টিকবে না। বরত্ব যার টিকবে আর থাকবে তিনি কে? আল্লাহ। আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনান, তাই যত আপনার মধ্যে নম্রতা থাকবে তত আপনি ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ রাফীকুন ইউহিব্বুর রিফক, আল্লাহ রাফীক, আল্লাহ নরম নম্রতাকে পছন্দ করেন। ইউহিব্বুর রিফক, আল্লাহ নম্রতাকে পছন্দ করেন। وَإِنَّ اللَّهَ يُعْطِي عَلَى الرِّفْقِ عَلَى مَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ, আল্লাহ পাক নম্রতার কারণে যতটুকু দেয় এছাড়া অন্য আচরণের, কঠিন আচরণে আল্লাহ তত দেয় না। হয়তো বাহ্যিক আপনার সাথে ব্যবহার করবে ভালো, কিন্তু ভিতরে আরেকটা, ঠিক না? ঠিক কিনা? তাহলে মানুষের সাথে নরম আচরণ করবেন। আপনি মুদির, আপনি ডাইরেক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি অমুক আর তমুক, আপনার একটু পাওয়ার হয়ে গেছে, আপনি দোকানের মালিক, হ্যাঁ আপনি একটা ভার্সিটির প্রধান মনে করেন, অথবা মসজিদের মতো বললি, অথবা একটা কোম্পানির মালিক, হ্যাঁ সে বড়াই, যারা তোমার অধীনে কাজ করবে তাদের সাথে ভালো আচরণ। সাধারণ দেখা যায় কোনো কোনো ফোরমেন তেমন কিছু না, হ্যাঁ কি না মনে করে আস্তা বলল সত্য না মিথ্যে আছে কি না কি আর কি, ওই ক্লিনার্সদের ফোরমেন এরকম লোক পাওয়া যায়, খবরদার এরকম যেন না করো, ভয় করো আল্লাহকে, মানুষের সাথে ভালো আচরণ করো, আল্লাহ নম্রতাকে ভালো পায়। নম্রতার মধ্যে যা দেয় কঠিনতা তা দেয় না সুবহান হয়ে তাহলে। আবার তুমি যদি পেয়ে যাও তাহলে হ্যাঁ আমাকে এরকম মানে সবাই ভয় পায়, কোনো অসুবিধা নেই, ভয় তো খায় ঠিকই আছে, কিন্তু কেন ভয় খাচ্ছে তোমাকে? তুমি যে সাপের মতো মানুষ মনে করছে, বিষাক্ত সাপ, এজন্য তোমাকে ভয় খাচ্ছে, ঠিক কিনা? জুলুম করছো আর বলে হ্যাঁ কি মনে হয় একটু মানুষ আমার সাথে কথা বলতে পারে না, এরকম যেন না হয়। তোমার মধ্যে হবে ইজ্জত, মানুষের সাথে ভালো আচরণ করবে, তাহলে এই অবস্থায় তোমাকে যে ভয় পাবে এটা হবে অন্যরকম ইজ্জতের ভয়, আর তোমার অসৎ আচরণ থেকে বাঁচার জন্য ভয় এটা হচ্ছে অন্যরকম বিষাক্ত সাপের মতো, বরং আরো খারাপ, তুমি এজন্য তোমাকে ভয় পায়, ঠিক কিনা? আপনার কথা হচ্ছে, আপনি যদি তার সাথে ভালো আচরণ করেন দেখবেন রাত্রে যখন হাত তুলবে তখন দোয়া করবে, সেজায় গিয়ে দোয়া করবে। আমি নিজেই তো কিছু কিছু মানুষের জন্য এরকম দোয়া করি, আর কিছু কিছু মানুষের জন্য আল্লাহ যেন ওদের অনিষ্ট থেকে রক্ষা করে এই দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন, করেননি? করেছেন। অসদ লোক আসলো তার কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসা ইবনুল আশিরা ওয়া আখুল আশিরা, এই লোকটা কতই না খারাপ, সমাজের ভাইয়ের, সমাজের ছেলের, কতই না খারাপ এই ছেলেটা। যখন তার কাছে আসলো আল্লাহ রাসূল ভালো আচরণ করলেন, খুব ভালো আচরণ করেন। পরে কি বললেন, কেয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি কম মর্যাদাশীল হবে। ইন্না মিন শাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, যার স্তর সবচেয়ে নিম্নে থাকবে ও হচ্ছে ওই ব্যক্তি যার অনুষ্ঠিতকে বাঁচার জন্য তাকে মানুষ ছেড়ে দেয়। মান তারাকাহু আন-নাসু ইত্তিকা'আ ফুহশি, তোর অনিষ্ট থেকে বাঁচার জন্য আমি এই পথ অবলম্বন করলাম ভালো আচরণ, আপনি তো খুব ভালো মানুষ। আর যারা আপনার প্রশংসা শুনে ফুলে, ভালো না কিন্তু, ও ভালো না তুমিও ভালো না, এজন্য কারো প্রশংসা সামনে করতে নেই। আর যে কেউ আপনার প্রশংসা করবে আপনার কাছে এসে, আপনি ওর থেকে সতর্ক থাকবেন, বুঝতে পারছেন? হালি যদি সে ভালো পা তার মাঝে আর তার রবের মাঝে, কিন্তু যদি সে আপনাকে ভালো পায় আচার আচরণ বুঝে যায় ভালো পায় কিনা, আছে কিনা? আলহামদুলিল্লাহ বুঝে যায়, কোথাও বললে আপনি বুঝতে পারবে সে মাশাআল্লাহ এটা কিরকম, আমাকে মানে কিনা বুঝে যায়। আর যে মানে না ও আপনার সামনে ভক্তি করলে আপনি বুঝবেন এটা অন্যরকম, বুঝা যায় কিনা? আল্লাহ আল্লাহ হেফাজত করুন। কিন্তু কেউ যদি মুনাফিক হয় তাহলে কি করে, মুনাফিক আচরণ মজুদ অনেকের। আচ্ছা, যারা পৃথিবীতে নরম নম্রতার সাথে চলাফেরা করে, এরপরে জাহিল্লা তাদের সাথে কথা বললে তারা শান্তি বলে, তারা বলে শান্তি, তার মানে কোনটা, তাদের সাথে ভালো আচরণ করে, জাহিলির আচরণের জবাব জাহিলি তারা দেয় না, এমন ভাবে কথা বলে যেন সে বুঝতে পারে আর সে মানে শান্তিতে থাকে, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। জাহিলদের আচরণ বড় মুশকিল, তো এই এদিকে আমাদেরকে সচেতন হওয়া দরকার। যদি আপনি রাগ করলেই বুঝবেন না আমার ইজ্জত বেড়ে গেল, তখন কথা বলবেন এমন কথা বলবেন যেটা মানে আসার ছিল সেটা আসবেই না, ঠিক না? আচ্ছা বলেন তো, মানুষকে পয়সা দিয়ে কিনা যায়? পয়সা কি, আচরণ হলো আসল, ভালো আচরণ, মানুষ আপনার থেকে ভালো কিছু পেল এইটা তার ভিতরে থাকবেই। তবে কেউ যদি স্বার্থপর হয় সেটা আরেক কথা, ওই যে আগে বললাম কিছু মানুষ হচ্ছে দুমুখী আছে, আপনার কাছে গেলে আপনার বন্ধু, ওর কাছে গেলে ওর বন্ধু, দুজনের কাছে লাগিয়ে দেয়, এটা কি হলো চুরকুট, লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তাত, ওটা আল্লাহ হেফাজত করুন এদের অনিষ্ট থেকে, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আচ্ছা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরপরে আয়াত, এই দুইটা কোন গেল, চলাফেরা করে কি নরম ভাবে, জাহেলদের সাথে ভালো আচরণ করে ওদের অনিষ্ট থেকে বাঁচার জন্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাতান ওয়া কিয়ামা, যারা তাদের রবের উদ্দেশ্যে সিজদা করে করে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল রাত্রি কালীন সালাত পড়ে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করে আর সিজদা করে করে ইবাদত করে আর রাত্রি যাপন করে, আমাদের তো সারা রাত্রি শুধু নৌ আর না হয় বর্তমানে এখন মানুষ ঘুমায় লেইটে, কারণ যদি ডিউটি নাও থাকে কয়টায় ঘুমান, ডিউটি শেষ সেন্টারে আসলে সময় নষ্ট হয়ে যায় তাই না, ওখানে বসে থাকে কি অবস্থা, কয়টায় ঘুমান না, 12টার আগে ঘুম হয় না, তো আর সেন্টারে আসো না কেন, একটু প্রণাম করতে আসো না কেন, ঠিক না, বুঝছে না, আল্লাহ হেফাজত করুন, সময়টা কাজে লাগাবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আল্লাহ পাক যারা ভালো লোক তাদের ব্যাপারে অন্য আয়াতে বলেছেন, কানু কালিলান মিন আল-লাইল মা ইয়াহজাউন ওয়া বিল আসহার হুম ইস্তাগফিরুন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কানু কালিলান মিন আল-লাইল মা ইয়াহজাউন ওয়া বিল আসহার হুম ইস্তাগফিরুন, যারা মুত্তাকিন ওরা জান্নাতে যাবে, ঝর্ণা দ্বারা থাকবে, অবস্থান করবে, ان المتقين في جنات وعيون اخذين ما اتاهم ربهم, আল্লাহ পাক তাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলো নিয়ে তারা জান্নাতে অবস্থান করবে যারা মুত্তাকিন, কেন, انهم كانوا قبل ذلك محسنين, কারণ এর পূর্বে তারা সৎকর্মশীল ছিল, দুনিয়াতে ভালো কাজ করত, সুন্দর কাজ করত, ভালো কাজ করত, আর কি করত, كانوا قليلا من الليل ما يهجعون, রাতে খুব কম ঘুমাতো, আচ্ছা কম ঘুমাতো কেন, এবাদত করে করে, বর্তমান আমাদের মতো না সারা রাত শুধু ওই মোবাইল টিভি নষ্ট করে দিল এরকম, কেন কালিলাম মিন আল-লাইল মা ইয়াহজাউন, আর কি করত, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর সেহরির সময় ইস্তিগফার পাঠ করত, আল্লাহর কাছে ক্ষমা চাইত, এই জন্য তারা গেছে কোথায়, জান্নাতে, كانوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم يستغفرون. আচ্ছা, والذين يبيتون لربهم سجدا وقياما, আরে এখানে আসছে আরেকটা দোয়া তারা করে আল্লাহর কাছে বলে, রাত্রি বোঝা গেল, রাত্রিই বলে তাহাজ্জুদের সালাত পড়ে করে দোয়া করে তাই না, অথবা তাহাজ্জুদ সালাত নাই না পড়া অবস্থায় দোয়া করে, কারণ সব সময় তো দোয়া করা যায়, সালাতের সময় দোয়া করে, সালাতের বাইরে দোয়া করা যায়, ঠিক কিনা? কি দোয়া করে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, হে রব তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব সরিয়ে দাও, দূর করে দাও, কারণ ওর আযাব হচ্ছে কঠিন, যাকে ধরবে আর তাকে ছাড়বে না, ওটা হচ্ছে সর্বনাশা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই জন্য দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রহমতুল আলমিন ছিলেন, আমাদের নবী আমাদের জন্য রহমত ছিলেন, ঠিক কিনা? সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন শেষ বৈঠকে যেন চারটি জিনিস থেকে আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে, শেষ বৈঠকে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আপনারা বলেন কিনা এটা? যারা বলেন না হাত তুলেন। আচ্ছা, যারা বলেন হাত তুলেন, আপনারা সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই চারটি জিনিস। এবারে আমি বলছি এই চারটি জিনিস থেকে কারা আশ্রয় চান সালাতে? আবার হাত তুলেন দেখি কত সংখ্যা, আপনারা সবাই। আপনি এই দোয়া শিখেছেন, হাত তুললেন তো আপনি, এই ভাই পিছনে এই দোয়াটা শিখেছেন তো হাত তুললেন কেন? তাহলে অনেকে আমার কথা বুঝেন এমনি তুলি আচ্ছা, এই দোয়াটা যারা শিখেছেন হাত তুলেন। আমার সংখ্যা কমে গেছে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শেষ বিটিকে তোমরা চারটি জিনিস থেকে আশ্রয় চাও, জাহান্নাম থেকে আশ্রয় চাও, কার কাছে? আল্লাহর কাছে। কবর আযাব থেকে আশ্রয় চাও, জীবন মরণের ফিতনা থেকে, বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আরেকটা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। رب العالمين এখানে বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, আল্লাহর নেক বান্দা তারা যারা এই দোয়া করে ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما, এই বিশ্রাম স্থল এটা হচ্ছে স্থায়ী ঠিকানা, আর থাকার জায়গাটা কতই রাখা, অর্থাৎ যারা জাহান নামে যাবে খুব শান্তিতে থাকবে, তাই নাকি? অশান্তিতে তখন জাহান নামে যেতে চান না, তাই না? বুঝেন তো জাহান নাম কি মুশকিল। যারা বুঝে, যাদের বিশ্বাস আছে আল্লাহর জাতির উপর, তাদের বিশ্বাস আছে জাহান নাম আছে, তাই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করা উচিত সবসময়, প্রত্যেক দিন। এরকম যেন না হয় যে ডিউটি হলে সালাত পড়বো, ডিউটি হলে কোরআন পড়বো, ডিউটি হলে সুযোগ পেলে ইবাদত, যে কোনো ইবাদত করবেন শুধু ডিউটির জন্য না, ডিউটি সময় হয়েছে তো নামাজ পড়েন না। অনেক মানুষ এরকম আছে, বাড়িতে গেলে আর নাই, আছে কিনা? তাহলে ওটা কিসের নামাজ? এটা তো ডিউটির নামাজ। আচ্ছা, ডিউটি আছে সেন্টারে আসলাম, মনে করেন ডিউটি নাই মাফি, তো তার মানে কি সেন্টারে আসলে ডিউটির জন্য না? এরকম যেন না হয়, দিন শেখার জন্য আসবেন, বলেন ইনশাআল্লাহ। যত আগে আসবেন তত ফায়দা বেশি, হয়তো ঘুরে ঘুরে কিলাম, একটু আগে আসলে একদম লাস্টে আসলে 15-12টায় লাভটা কি? আগে যেভাবে 15-12টা আবার ক্লাস শেষ করে দিয়ে দিন সপ্তাহ তেল তেমন শেষ, এই জন্য সবাইকে বলছি একটু আগে আসার চেষ্টা করবে। যাদের ডিউটি 12টায় তো কি করবে, তাদেরকে বলে তোমার 12টায় আসো, সব এসে লাস্টের দোয়া শরিক হয়ে যাক, আর না খাবারে শরিক হোক তবু আসুক আলহামদুলিল্লাহ। আর যার ডিউটি আগে শেষ ও কেন আসবে লাস্টে? এটা তো হয় না, খেয়াল রাখবেন। এরপরে ভালো লোকের আল্লাহ নেক বান্দার গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহর নেক বান্দারা যখন খরচ করে অতিরিক্ত করে না আর কমও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে, অতিরিক্ত অপচয় করে না, গলত কাজে পয়সা ব্যয় করে না, এটা অপচয়, অথবা বাহ্যিক গলত না কিন্তু অতিরিক্ত, এটাকে কি বলি আমরা অপচয়। এবারে যদি হারাম কাজ হয় তাহলে তো অপচয়ের মধ্যে সন্দেহ নেই। والذين اذا انفقوا لم يسرفوا, সিগারেট খেলে খেয়ে পয়সা নষ্ট করলেন, ইসরাফ হচ্ছে কিনা এটা? যারা সিগারেট খায় এখানে কিছু মানুষ আছে এখনো সিগারেট খায়, হজ করে এসে তবু ছাড়েনি আমার মনে হচ্ছে, বললাম আপনারা যারা সিগারেট খান, অপচয়। এক তো আলেমদের ফতোয়া, সৌদি আরব উলামা হাইয়াত কিবার উলামা ফতোয়া হারাম, সিগারেট খাওয়া কি হারাম? আপনারা জানেন এই ফতোয়া? আচ্ছা, যারা বলে মকরু, তো তুমি ভালো লোক, হজ করে আসছো, সবকিছু আবার এটা ঠান্ড, এটা আস্তাগফিরুল্লাহ, আবার এটা কিরকম টান্দে? হজ করে হাজি মানুষ আবার ওনার টান্দে, আবার কিছু মানুষ এরকম আছে পায়খানায় বসে বসে এটা টান্দে আছে না, ও বলে আমি এটা না হলে আমার পেশাব পায়খানা হয় না, আস্তাগফিরুল্লাহ আলাদি, এটা কারণ আমি জানি তো, এই জন্য বলছি। এখন আছে কিনা জানি না, তো মনে হয় আছে, কারণ এখন কেউ আমার সাথে কথা বলে না, আগে কথা বলতো আমার ছোট ছিলাম, আমার বড় হয়েছে এখন, এরকম আশপাশে এরকম কোন লোক নেই, আস্তাগফিরুল্লাহ। খবরদার, এ কুকার ছেড়ে দিন, কাল কেয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا, সন্তানদের হক আদায় ত্রুটি করে না, মা বাবার হক আদায় ত্রুটি করে না, যাকাত আদায় ত্রুটি করে না, যদি যাকাত আদায় না করে তাহলে সে কি হবে? বকি। মা বাবার হক যদি আদায় না করে তাহলে সে কি হলো? বকি। আত্মীয় স্বজনের হক আদায় না করে সে হচ্ছে বকি। আচ্ছা, কমও করে না বেশিও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিয়মতান্ত্রিক, আল্লাহর হক আদায় করে, বান্দাদের হক আদায় করে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আমরা অপচয় করব না, কমও করব না, ইনশাআল্লাহ, মমতাজ, আল্লাহর পথে ব্যয় করবেন, অহেতুক নষ্ট করবেন না। গান থিয়েটারে দিয়ে দিন বাংলাদেশ, অথবা বৈশাখী মেলায় অংশগ্রহণ, আনা অমুক মেলায় অংশগ্রহণ, এইসব অপচয় হারাম। এমনি ভাবে অপচয়, মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করে টাকা পয়সা খরচ করা, এটা অপচয় অন্তর্ভুক্ত, বিদআত। বুঝতে পারছেন, এর কোন মূল নেই। আচ্ছা, মিলাদ মাহফিল করে পয়সা খরচ করা, তাও অপচয় অন্তর্ভুক্ত। والذين اذا انفقوا لم يسرفوا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা ছিলেন, কখনো মিলাদ করলেন না, তুমি এসে আদা فبذلك فليفرحوا, একটা দিয়েছে দলিল, প্রত্যেকে একটা দলিল আছে, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا, এটা দলিল। তুমি আল্লাহর ফজল পেয়েছো, আল্লাহর রহমত পেয়েছো, তাই তোমরা খুশি অবলম্বন করো, আনন্দ উপভোগ করো। তো আমরা আনন্দ উপভোগ করছি কিনা, আমরা ইবাদত করে আনন্দ লাগে না, তার মানে কি এমনি হায় হতাশ করে নিম্ন বাজিয়ে? তারা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রহমত, অতএব জন্মবার্ষিকী পালন করে, মিলাদ মাহফিল পালন করে, নিম্ন বাজিয়ে হুম হুম করো, আর সারা বৎসর নাই কিছু সুন্নত নাই, হারাম কাজ করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলছে না, বেদাতি কাজ করছে, আর শুধু ওই দিন করে নিলে এসব হয়ে যায়, এটা ইসরাফের অন্তর্ভুক্ত। والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قوام. শেষ আয়াত এখন যেটা পড়ব, শেষ গুণ, والذين لا يدعون مع الله الها اخر, মানে এটা আজকের দর্সের শেষ অংশ, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, অন্যকে মাবুদ বানায় না, কারণ আমাদের মাবুদ একমাত্র আল্লাহ আর কেউ না। তাই আপনি যদি শাহজালালের উদ্দেশ্যে কিছু পেশ করেন, তাহলে তার মানে হল তাকে আপনি মাবুদ বানালেন আর তার পূজা করলেন, বুঝে আসছে কিনা? পীরের দরবারে কিছু পেশ করলেন পীরকে খুশি করার জন্য, হাদা পূজা, পীরকে বললেন কেউ কেউ তো সরাসরি পীরের সামনে সেজদা করে এখন দেখা যায়, আর অনেকে হয়তো পীরকে সরাসরি সেজদা করে না, কিন্তু যদি পীরের জন্য কিছু না নিয়ে আসে তো সে নাখুশ আছে কিনা। আবার বলে আমি একদম এক নম্বর আল্লাহ বলি, অনেক আছে দেখবেন হকানি পীর বলে এই অবস্থা তাদের, গিয়ে দেখেন কি অবস্থা পীরদের। আল্লাহ আমাদের হেফাজত করুন। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق না হতভাবে কাউকে হত্যা করে না। যেভাবে বাংলাদেশ বা সর্বত্র এখন দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায়, সৌদি আরব আলহামদুলিল্লাহ এখন অনেক নিরাপদ আছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই রাষ্ট্রে হেফাজত করুন, হারামাইন শরীফের দেশিটা, এদের মধ্যে থেকে যারা অসৎ আছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন, যারা গলত লোক আছে মানুষের উপর জুলুম করে এরকম লোক যদি থাকে আল্লাহ এদেরকে হেদায়ত করুন, এদের মনুষ্য থেকে মুসলমানদের হেফাজত করুন। আর এই রাষ্ট্রের রাষ্ট্র পরিচালকরা যারা আছেন আল্লাহ পাক তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা এমনি ভাবে ইসলামী হুকুমত পরিপূর্ণরূপে কায়েম করার তৌফিক দান করুন, এই দোয়া করি আমরা। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق جهان কি অবস্থা এখন এমন হয়েছে বাংলাদেশ যেসব হত্যাকাণ্ড ঘটে প্রত্যেক পত্রিকা অথবা এমনি আপনি বর্তমানে নেটে দেখছেন অমুক জায়গায় এরকম অমুক জায়গায় এরকম, হ্যাঁ শিশু হত্যা, যুবক হত্যা, যুবকী হত্যা। আর অনেক সময় দেখা যায় গ্রামের মাতব্বররা কিছু বুঝে না, আলহামদু মনে হয় ওটা কি বলবো হাগামুতা চিনে না, এরকম হয়ে যায় বড় বড় সমাজপতি পরে রায় দিয়ে এরকম নারীদের উপর জুলুম করে, আপনারা দেখতে পাচ্ছেন কি নরদের উপর জুলুম করে কিছু মাতব্বররা এরকম রয়েছে বর্তমানে সব ভাস হয়ে যায়। তো আল্লাহ হেফাজত করুন কি, কিন্তু কিছু সবাই তো আর খারাপ নয়, কিছু মাতব্বর ভালো আছে যারা অসৎ ওদের কথা বলছি। আচ্ছা ওলা ইয়াকতুলুন আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম, একজন একটা মুসলিম হত্যাকাণ্ড সারা দুনিয়া ধ্বংস হওয়ার থেকে আরো মারাত্মক আল্লাহর কাছে, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া একটা মুসলিম হত্যাকাণ্ড ঘটা থেকে আরো সহজ আল্লাহর কাছে। তাহলে মুসলমান হত্যাকাণ্ড কি প্রত্যেকদিন হত্যাকাণ্ড হচ্ছে, ওই যারা হালকা হালকা ধনী হয়ে গেছে খাদিম অথবা খাদিমা আমাদের দেশে গৃহপরিচারক বা পরিচারিকা আর হয়তো শিশু কত জুলুম নির্যাতন আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। কিছু মানুষ আছে যারা তাদের অধীনস্থ, গালি না দিলে কোথায় চলে না, তা কিছু হলেই থাপ্পড় দেয় আর হয় জুতা দিয়ে বাড়ি দেয় আছে না, আল্লাহর আদিম খবরদার বুঝো একদিন তোমাকে কবরে যেতে হবে, চাই এখানকার লোক হোক চাই ওখানকার লোক হোক যেখানকারই হোক, চাই মক্কার হোক চাই মদিনার হোক চাই ঢাকার হোক চাই সিলেটের হোক চাই রাজশাহীর হোক চাই চট্টগ্রামের হোক চাই ইন্ডিয়ার হোক চাই কলকাতার চাই করিমগঞ্জ ঠিক না চাই ময়মনসিংহ যে কোনো জায়গা বড়াই চলে না। কাল কেয়ামতের দিন যখন আল্লাহ ধরবে তখন যাবে কোথায়, খবরদার কোন মানুষের উপর জুলুম করবেন না বলেন ইনশাআল্লাহ, এমনকি কুকুরের উপর জুলুম করা যায় না, বিড়ালের উপর জুলুম করা যায় না, বুঝছেন। একটা মহিলা জাহান্নামে গেল কোন কারণে, ওই বিড়ালকে বেঁধে রেখেছিল যার ফলে বিড়ালকে খেতে দেয়নি জুলুম করেছে, যার ফলে ওই কোথায় গেছে জাহান্নামে গেছে। আর আরেকটা লোক কুকুরকে পানি খাইয়েছিল রহম করেছিল, বেশ্যা নারী অথবা পুরুষ, হ্যাঁ কাকে কুকুরকে, সে কূপে গিয়ে পানি খেয়েছে উপরে উঠে দেহে কুকুর কাদা মাটি চাটছে তৃষ্ণার কারণে, ও কি করলো নিচে নামলো মোজা দিয়ে চামড়ার মোজা দিয়ে পানি তুলে উপরে উঠে কুকুরকে খাওয়ালো, আল্লাহ পাক তার শুকরিয়া আদায় করে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো কুকুর, কুকুরের উপর জুলুম ঠিক না, কুত্তা, কুত্তারও সহজ তাই না? কুত্তার উপরে জুলুম করা যায় না, তাহলে মানুষের উপর জুলুম যাইজ হবে? হিন্দুর উপর জুলুম করা যায়জ হবে? অমুসলিমের উপর জুলুম করা যায়জ হবে? মুসলমানের উপর জুলুম করা যায়জ হবে? মুসলমান তো আল্লাহর ওলি, মুসলিম নাফেজ হলে আল্লাহর ওলি, তার উপর জুলুম করা যায়জ হবে? আল্লাহ বলে মুস্তাহিল। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল-হক, ইল্লা বিল-হক ওয়া যুশাদু বিহা। এরকম রওয়ায়েত আছে তিনটি কারণে হত্যা করা যায়জ। لا يحل دم امرئ مسلم الا باحدى ثلاث، حتى بدل حتى বিবাহিত পুরুষ বা নারী যারা কি করে জিনা করে, আর একটা ওই মুসলিম যে কুফরি করল আর দিন থেকে বেরিয়ে গেল, মুরতাদ হয়ে গেল। এই তিন ব্যক্তির, তিন ব্যক্তিকে হত্যা করা, ওদের রক্তপাত ঘটানো জায়েজ। ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون زنا করা মহাপাপ। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপর বলছেন সংক্ষিপ্ত, ومن يفعل ذلك يلقى اثاما, যে কেউ এরকম করবে সে আযাবের সম্মুখীন হবে। يضاعف له العذاب يوم القيامه, কিয়ামতের দিন তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে। ويخلد فيه مهانا, আর সে ওখানে চিরকাল অবস্থান করবে মহান অবস্থায়, মানে লাঞ্ছিত অবস্থায়। তবে যে তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক তার গুনাহ খাতা নেকি দ্বারা রূপান্তরিত করে দেবে। তাহলে এত সব করার পরে যদি হয়, তাহলে আমরা যেসব ছোটখাটো গুনাহ করব, ওগুলো আল্লাহ, আমরা যদি আল্লাহর দিকে তওবা করে রুজু করে রুজু করি, তাহলে আল্লাহ কি আমাদের গুনাহ রূপান্তরিত করবে না নেকি দ্বারা? ইনশাআল্লাহ। তাই এখন থেকে তওবা করি, এই মুহূর্তে যদি নিয়ত খালিস হয় সব গুনাহ ইনশাআল্লাহ নেকি। আমার কথা রবের কথা, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়াশীল। আর যে কেউ আল্লাহর দিকে, আল্লাহ বলছেন যে কেউ তওবা করে নেক আমল করবে, সে তো বাস্তবই আমার দিকে ফিরে গেল, আর সে বাস্তবেই সে আমার পক্ষ থেকে পুরস্কার লাভ করার উপযোগী হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই সব গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান। বাকি কয়েকটি গুণ উল্লেখ করেছেন আল্লাহ পাক, আগামী দর্শ হবে ইনশা আল্লাহ তাআলা, যদি আল্লাহ হায়াত রাখেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ কর, আমাদের মা বাবাদেরকে মাফ কর, ইয়া সমস্ত মুসলমানদেরকে মাফ কর। আয় আল্লাহ আমাদেরকে তোমার দিনের দায়ী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ হিংসুকদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা কর। আয় আল্লাহ তুমি আমাদের ইজ্জত বাড়িয়ে দাও, দুনিয়াতেও বাড়িয়ে দাও, আখিরাতেও বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.